Book 2 48 48 48 أنشطة العطلات ছুটির কার্যকলাপ ছুটির কার্যকলাপ هل الشاطئ نظيف؟ তট কি পরিষ্কার আছে؟ তট কি পরিষ্কার আছে؟ هل تمكن فيه السباحة؟ ওখানে স্নান করতে পারি؟ ওখানে স্নান করতে পারি؟ هل السباحة فيه غير خطرة؟ সেখানে সাঁতার কাটা বিপজ্জনক নয় তো؟ সেখানে সাঁতার কাটা বিপজ্জনক নয় তো؟ هل يمكن هنا استئجار مظلة شمسية؟ এখানে কি ভাড়ায় বড় রোদ ছাতা পাওয়া যায়؟ এখানে কি ভাড়ায় বড় রোদ ছাতা পাওয়া যায়؟ هل يمكن هنا استئجار كرسي بحر؟ এখানে ডেক চেয়ার ভাড়ায় পাওয়া যায়؟ এখানে ডেক চেয়ার ভাড়ায় পাওয়া যায়؟ هل يمكن هنا استئجار قارب؟ এখানে ভাড়ায় নৌকা পাওয়া যায়؟ এখানে ভাড়ায় নৌকা পাওয়া যায়؟ أحب أن أركب الموج. আমি সার্ফ করব. আমি সার্ফ করব. أحب أن أغطس. আমি ডাইভ দেব. আমি ডাইভ দেব. أحب أن أتزلج على الماء. আমি ওয়াটার স্কি করব. আমি ওয়াটার স্কি করব. هل يمكن استئجار زلاجات الموج؟ সার্ফ বোর্ড ভাড়ায় পাওয়া যায়؟ সার্ফ বোর্ড ভাড়ায় পাওয়া যায়؟ هل يمكن استئجار معدات غطس؟ ডাইভ করবার যন্ত্রপাতি ভাড়ায় পাওয়া যায়؟ ডাইভ করবার যন্ত্রপাতি ভাড়ায় পাওয়া যায়؟ هل يمكن استئجار زلاجات الماء؟ ওয়াটার স্কি ভাড়ায় পাওয়া যায়؟ ওয়াটার স্কি ভাড়ায় পাওয়া যায়؟ انا مجرد مبتدئ. আমি এখন সবে শিখছি. আমি এখন সবে শিখছি. انا في مستوى وسط. আমি মোটামুটি ভালো. আমি মোটামুটি ভালো. استطيع التعامل مع ذلك جيدا. আমি এটা খুব ভালো পারি. আমি এটা খুব ভালো পারি. أين التلفريك؟ স্কি লিফট কোথায়؟ স্কি লিফট কোথায়؟ هل معك زلاجات سكي؟ তোমার কাছে স্কি আছে؟ তোমার কাছে স্কি আছে؟ هل معك حذاء سكي؟ তোমার কাছে স্কি বুট আছে؟ তোমার কাছে স্কি বুট আছে؟